بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু والذاريات ذروا فالحاملات وقرا فالجاريات يسرا فالمقسمات امرا انما توعدون لصادق কসম ঝঞ্ঝা বায়ুর অতঃপর বোঝা বহনকারী মেঘের অতঃপর মৃদু চলমান জলযানের অতঃপর কর্মবন্টনকারী ফেরেশতাগণের তোমাদেরকে প্রদত্ত ওয়াদা অবশ্যই সত্য ইনসাফ অবশ্যম ভাবি পথবিশিষ্ট আকাশের কসম তোমরা তো বিরোধপূর্ণ কথা বলছো যে ভ্রষ্ট সেই এ থেকে মুখ ফিরায় অনুমানকারীরা ধ্বংস হোক যারা উদাসীন ভ্রান্ত তারা জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে যেদিন তারা অগ্নিতে পতিত হবে তোমরা তোমাদের শাস্তি আস্বাদন করো তোমরা একেই ত্বরান্বিত করতে চেয়েছিলে আল্লাহ ভীরুরা জান্নাতে ও প্রস্রবণে থাকবে এমত অবস্থায় যে তারা গ্রহণ করবে যা তাদের পালনকর্তা তাদেরকে দেবেন নিশ্চয় ইতিপূর্বে তারা ছিল সৎকর্মপরায়ণ তারা রাতের সামান্য অংশেই নিদ্রা যেত রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত এবং তাদের ধন সম্পদে প্রার্থী ও বঞ্চিতের হক ছিল وفي الأرض آيات للموقنين وفي أنفسكم أفلا تبصرون وفي السماء رزقكم وما توعدون فورب السماء والأرض إنه لحق مثل ما أنكم تنطقون بشاش كاريد جنو پرثيبي تي ندرشنا بولي روئي چه ايبن تما دن نيجي دير مد تهو تمرا كي انو دھابن كوربنا আকাশে রয়েছে তোমাদের রিজিক ও প্রতিশ্রুতি সবকিছু নভমণ্ডল ও ভূমণ্ডলের পালনকর্তার কসম তোমাদের কথাবার্তার মতোই এটা সত্য هل أتاك حديث ضيف إبراهيم المكرمين إذ دخلوا عليه فقالوا سلاما قال سلام قوم منكرون আপনার কাছে ইব্রাহিমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে কি যখন তারা তার কাছে উপস্থিত হয়ে বলল সালাম তখন সে বলল সালাম এরা তো অপরিচিত লোক অতঃপর সে গৃহে গেল এবং একটি ঘৃতে পক্ক মোটা গোবৎস নিয়ে হাজির হল সে গোবৎসটি তাদের সামনে রেখে বলল তোমরা আহার করছো না কেন فأوجس منهم خيفة قالوا لا تخف وبشروه بغلام عليم فأقبلت امرأته في صرة فصكت وجهها وقالت عجوز عقيم অতঃপর তাদের সম্পর্কে সে মনে মনে ভীত হল তারা বলল ভীত হবেন না তারা তাকে একটি জ্ঞানী গুণী পুত্র সন্তানের সুসংবাদ দিল অতঃপর তার স্ত্রী চিৎকার করতে করতে সামনে এলো এবং মুখ চাপড়িয়ে বলল আমি তো বৃদ্ধা বন্ধা তারা বলল তোমার পালনকর্তা এরূপই বলেছেন নিশ্চয় তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ قال فما خطبكم أيها المرسلون قالوا إنا أرسلنا إلى قوم مجرمين لنرسل عليهم حجارة من طين مسومة عند ربك للمسرفين إبراهيم بلو

فإن للذين ظلموا ذنوبا مثل ذنوب أصحابهم فلا يستعجلون فويل للذين كفروا من يومهم الذي يوعدون. অতএব এই জালিমদের প্রাপ্য তাই যা তাদের অতীত সহচরদের প্রাপ্য ছিল, কাজেই তারা যেন আমার কাছে তা তাড়াতাড়ি না চায়। অতএব কাফিরদের জন্য দুর্ভোগ সেই দিনের যে দিনের প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছে।